নেত্র বে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, নেত্র বে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান, নেত্র বে অশ্রুঝরে নেত্র বে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান। আঠারো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ তুমি নবী, শ্রেষ্ঠ তুমি আল্লাহ, তোমার নূর হতে বানাইছে সবই ওগো, বানাইছে সবই। আঠারো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ তুমি নবী, শ্রেষ্ঠ তুমি আল্লাহ, তোমার নূর হতে বানাইছে সবই ওগো, বানাইছে সবই। লিখে পড়ে শেষ হবে না, লিখে পড়ে শেষ হবে না জানি তোমার গুণগান, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান। নেত্র বেয়ে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, নেত্র বেয়ে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান। জ্ঞানে গুণে রূপে মানে তুমি যে সেরা ওগো, তুমি যে সেরা, তোমার মতো নাই যে কেহ খোদার পিয়ারা ওগো, খোদার পিয়ারা। জ্ঞানে গুণে রূপে মানে তুমি যে সেরা, তোমার মতো নাই যে কেহ খোদার পিয়ারা ওগো, খোদার পিয়ারা। ক্ষুদ্র দিলে ক্ষুদ্র জীবে, ক্ষুদ্র দিলে ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান। নেত্র বে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, মহান খোদার পরে যাহার সম্মান। তোমার হাতে থাকবে নবী আবে কৌসার, নবী আবে কৌসার, কিছুই সেদিন থাকবে না গো যে মাহশার ওগো, রোজে মাহশার, তোমার কাছে থাকবে নবী আবে কৌসার, কিছুই সেদিন থাকবে না গো রোজে মাহশার ওগো, রোজে মাহশার। উম্মত লাগি কাঁদিবে সেদিন, উম্মত লাগি কাঁদিবে সেদিন, হইবে না কবে হিসাব, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান। নেত্র বে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, নেত্র বে অশ্রুঝরে গাইছে কাগার গুণগান, মহান খোদার পরে যাহার সম্মান, মহান খোদার পরে যাহার সম্মান। শেষ কথা, শাফাআতের নবী তুমি আখেরি কান্ডার ওগো, আখেরি কান্ডার, কুল জাগানের তরে তুমি দয়ারি ভান্ডার ওগো, দয়ারি ভান্ডার, শফাআতের নবী তুমি আখেরি কান্ডার, কুল জাগানের তরে তুমি দয়ারি ভান্ডার, ওগো দয়ারি ভান্ডার। এমডিয়ানোর তোমার তরে, এমডিয়ানোর তোমার তরে দিতে জাগান কুরবান মহান খোদার, পরে যাহার সম্মান মহান খোদার, পরে যাহার সম্মান। নেত্র বেয়ে অশ্রু ঝরে গাইছি কাঘর গুণগান, নেত্র বেয়ে অশ্রু ঝরে গাইছি কাঘর গুণগান, মহান খোদার, পরে যাহার সম্মান মহান খোদার, পরে যাহার সম্মান।